আলিমুলামা আবার বিয়ে করছে পরে একদম খারাপ গালি দেয়, হারাম অপরাধী। যারা অপরাধী ওরা ইমানদারদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত, অপরাধীদের গুণে হারে বলছেন। আর বর্তমান তোমার নাস্তিক মূর্তদের এত কি না করে, ওরা হচ্ছে আসল অপরাধী। কাফির কুফফার আসল অপরাধী। আর যারা ইমানদার কিন্তু কমরু কমজোর আর মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, ওরা এর অন্তর্ভুক্ত। ওরা তো পরিপূর্ণ অপরাধ তার মধ্যে পাওয়া যাচ্ছে না, কিন্তু সে অপরাধী। ইন্নাল লাযীনা আজরামু কানু মিনাল লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা অপরাধী, যারা মুজরিম, মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। আর কি করত? ওয়াইযা মাগরু বিহিম ইয়াতাগামাযু, যখন তাদের কাছ দিয়ে যেত তখন চোখ দিয়ে টিপ মারত ইশারা, বুঝতে পারছেন? মানে একজন আরেকজন উই যায় উই যায়, অনেক সময় দেখবেন যারা হক বলবে বলে তাদের সাথে এরকম ভালো লোকের শুধু দোষ দেখে, খারাপ লোকের দোষ দেখতে নেই। এইসব লোকদের মানে অভ্যাস হচ্ছে এটা, যারা খারাপ লোক এদের ব্যাপারে কিছু বলে না, যারা ভালো লোক একটা দোষ পেয়ে গেছে ওইটাই চোখ থাকে, আছে কিনা? ভয় করেন আল্লাহকে, শুধু মানুষের দোষ অন্বেষণ করবেন না, ওলা তাজাসসু, মানুষের দোষ অন্বেষণ করুন। যারা ভালো লোক ওদেরকে তাদের অবস্থানে থাকতে দাও, তাদের সাথে হিংসা পোষণ করো না, তাদের দোষ বর্ণনা করো না, দোষ চর্চা করো না, বরং যারা ভালো তাদের দোষ দেখলে দোষ দেখে রাখা বাজিব। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহু আল্লাহু ইয়াউমুল কিয়ামাহ, যে ব্যক্তি মুসলিমের দোষ দেখে রাখবে আল্লাহ পাক তার দোষ কিয়ামতের দিন দেখে রাখবেন। আপনি এবারে সুযোগ পেয়েছেন, হ্যাঁ হয়েছি। এটা হলো নাস্তিকদের কাজ, মুর্তদদের কাজ। وإذا مروا بهم يتغامزون تكتب لي بيك نراك جنك تحا وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين لكن القرآن قرر لما نشهد يتبار قطعي إذن إيك قرآن برد سبتي بشي لكي ناس تكرا سبتنا بيتا كافر كفار ترى منكر إيك قرآن يتدين تكبي تتدين إسلام تكبي কোরআন মৌজুদ ইসলাম মৌজুদ কোরআন মৌজুদ হাফিজুল কোরআন মৌজুদ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা কোরআন তো আছে কোরআন যদি কিতাবে লেখা আছে এটাই নাকি লক্ষ লক্ষ মুসলমানের বুকের ভিতরে কোরআন সংরক্ষিত রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন দুইজন নাকি লক্ষ লক্ষ কোরআন মানে কোরআন আল হাফিজ হাফিজ কোরআন সুবহানাল্লাহ কি সুন্দর করে واذا انقلبوا الى اهلهم انقلبوا فكهين যখন তারা তাদের বাড়িতে ফিরে তখন হাসি ঠাট্টা করে ফিরে, মানে আজকে খুব কষ্ট দিয়েছে, হ্যাঁ দেখছো আজকে মোল্লাকে কি করলাম, বলে অমুকে আজকে কি করলাম, আজকে দিনকে নিয়ে কতটুকু ঠাক্কা, তাদের দিনকে নিয়ে কত কত রকমের ঠাট্টা রকম দেখছো, এই তো ওই রং কলাবু ইলা আহলিহি মুনকলাবু ফাকিহ, কে কো হয়তো এরকম থাকতে মনে মনে একজন ভালো আলিম ওর ভিতর হচ্ছে শয়তানি দুষ্টেন এমন সওয়াল প্রশ্ন করবে আটকাওয়ার জন্য, আছে কিনা মানুষ, তুমি কি আটকাবে ভালো আলেন যে তাকে আটকাবে, তুমি কিছুই জানো আলহামদুলিল্লাহ তুমি কি আটকাবে, তো কেউ কেউ আছে দেখবেন এমন প্রশ্ন যেগুলোর কোন জরুরত নাই, খুঁজে খুঁজে বের করে আমাকে মাঝে মধ্যে কেউ কেউ এরকম প্রশ্ন করে যেটার প্রয়োজন নেই, ওইটা

বুঝতে পারছেন? ওদেরকে দেখবে, অর্থাৎ কাফেররা কই যাবে? জাহান্নামে। যেমন রব্বুল আলামিন সূরা সাফাত উল্লেখ করেছেন, ক্বালা ক্বাইলুম মিনহুম ইন্নী কানা লি ক্বালীন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাম ওয়া ইযামান আইন্না লামাদীনুন ক্বালা হাল আনতুম মুত্তালিউন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহীম। যারা জান্নাতি, ওরা ওদের মধ্যে থেকে একজন বলবে, আরে আমার তো একটা সাথী ছিল, আমার সাথী ছিল। ও কি বলতো? ও বলতো, আরে তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো? অর্থাৎ যারা কোরআন মানে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, মুহাম্মদ রাসূল সুন্নতকে মানে, তুমি ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আবার বলে, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদীনুন, আমরা যখন মারা যাব আর মাটির সাথে নিষ্পেষিত হয়ে যাব, আমাদের আমরা হাড়ে কত পচা হাড়, আমাদের হাড় পচে যাবে, শুধু আমাদের গুড় থাকবে না, শুধু কঙ্কাল থাকবে, ইযামান অথবা হাড় পচে যাবে, কিছুই থাকবে না। তো এরপরে আইন্না লামাদীনুন, এরপরে কি আমাদেরকে আবার আমাদের বিচার করা হবে? সে বলত, তখন তিনি قال هل انتم مطلعون, বললেন একটু দেখো তো, কি বের দেখো তো, ওকে দেখা যায় কি? তখন বলছেন فطلع, উনি ওকে বের দেখবেন, فرآه في سوائل الجحيم, জাহান্নামের ভিতরে ও পড়া আছে। কে ওটা? যে মুমিনকে মুমিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, কি বলো ভাই, মারা যাওয়ার পরও আবার উঠবেন, আপনার হাড় পচে যাবে, আপনি মাটির সাথে মিশে যাবেন, আবার কি উঠবেন ভাই, কিরকম হয়? তখন তিনি তাকে বললেন, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, তুমি তো আমাকে ধ্বংস করে ছাড়ছিলে যদি আমার উপর আল্লাহ রহম না করত, লাউলা নিমাতু রব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার রবের ইহসান না হতো আমার প্রতি, তাহলে আজকে আমি তোমার সাথে শামিল হয়ে যেতাম। বলে নাউযু বিল্লাহ। তাহলে এটা কি বোঝা গেল? অসৎ লোকের সংস্পর্শে থাকা ভালো না খারাপ? ওকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, মুমিনিন মুমিনকে বিশেষ দয়া আর অনুগ্রহে। কিন্তু আপনি যদি অসৎ লোকের সাথে থাকেন, আস্তে আস্তে করে সে আপনাকে অসৎ মানিয়ে দিতে পারে, তাই অসৎদের সাথে থাকবেন না, ভালো লোকের সাথে থাকবেন, নাস্তিকের সাথে থাকবেন না, কথা বলছেন, ধূমপায়ীর সাথে চলবেন না, জেমেনওয়ালি তার সাথে থাকবেন না। ধূমপায়ী কি করে জানেন? আপনি থাকলেন ওর সাথে, একদিন দুটো একটা দম ধরেন, একটা দম ধরেন, একটা একটা হাত সুপ, তো প্রথমে একবার শরীরে প্র্যাকটিস, পরে আরেকবার, পরে আরেকবার, সত্য না মিথ্যা? ধূমপায়ী বড় মুশকিল, ধূমপায়ী অসৎ, তার সাথে থাকা কখনো যায় না, ভালো লোকের। তবে এখন ছেঁকা করে কি করবে সেটা আরেক কথা, ওরা হচ্ছে কি ছেঁকা করে, কারণ ধূমপান যে করে তারও ক্ষতি হয়, আর যে সুখে ধোঁয়া তারও ক্ষতি হয়। ধোঁয়া খাওয়া হালাল হারাম, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া আগুন, বেনামাজির সাথে চলবেন না, যার মধ্যে কবিরা গুণা আছে, ওইরকম বড় গুণা হারাম কাজ করে, এদের থেকে দূরে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সৎ লোকদের সাথে থাকো। কার সাথে থাকবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ লোকের উদাহরণ দিয়েছেন। অসৎ লোকের উদাহরণ হচ্ছে কামারের সাথে, কামার আপনারা চিনেন, ওই যে হাঁপট, আগুন যেমন কয়লা আছে, ওটা আরেকটা আছে এরকম করে পাম্প করে বাতাস আগুন জ্বালায় হাঁপট, তাই তো শক্তিটা? তারপরে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কামারের সাথে যদি তার সাথে তার কাছে তুমি বসো, তার কাছে তুমি বসো, তাহলে হয়তো তুমি তার দুর্গন্ধ শুকনি, আর না হয় তোমার কাপড় সে জ্বালিয়ে দিবে। বলছেন ইম্মা আন ইউহরিকা থিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রীহান মুনতিনা, খারাপ গন্ধ তুমি শুকবে আর না হয় তোমার কাপড় সে জ্বালিয়ে দিবে। জ্বালায় কিনা? আচ্ছা বলেন তো, যারা সিগারেট খায় কাপড় জ্বলে কিনা? অনেক সৌদি আছে এখন খায়, দেখবেন তু হিনা হিনা ওদের পয়সা বেশি তো, বুঝছেন? আগে এরকম দেখতাম আমরা, ওই সেন্টারে নিয়ে আসতো ধুমপাইদের কাপড়, ওই মুসলিম হয়তো জানে কিছুটা, মুসলিম তো পুরাতন, ধুমপাইদের মাঝে মধ্যে কাপড় টাপড় নিয়ে আসতো, বুঝছেন? এরকম এই জায়গায় নাই, এই জায়গায় নাই, এই জায়গায় নাই, আস্তাগফিরুল্লাহ আলাজিম। তো এটা ওই আপরের সাথে বা কামারের সাথে তুলনা করা হয়েছে ধুমপাইদের, আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধুমপাই তো আরো খারাপ, ঠিক না? ঠিক বলেন, ধুমপাই আরো খারাপ। তাই খবরদার, অসৎ লোকের সাথে চলবেন না, ভালো লোকের সাথে চলার চেষ্টা করবেন। তো আল্লাহ বলছেন فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون, আজকে মুমিনগণ কাফেরদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আর ওরা সুন্দর সুন্দর আসনে বসে তাদের নাজারা করবে, দেখবে কি হয়েছে। আগে যে আমাদেরকে নিয়ে ঠাট্টাও করতো, আমি যেমন বললাম সিগারেট খাওয়া, সে আমাকে উল্টা আরো হ্যাঁ আমাকে নিয়ে ঠাট্টা করে, এরকম আছে কিনা? বললাম কত গলত, সে বলে একটা তারিখ কোথায়, আল্লাহ মুস্তা, এরকম মানুষ মজুদ হয়তো এখানে বলে না, বাইরে গিয়ে বলে, আছে কিনা ভাই? আল্লাহ এদেরকে হেরিয়ে দিন, বুঝো হক বুঝো এবং হক মানো, কেন হাসি ঠাট্টা করবে? ভালো লোকের সাথে থাকো। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যে ধূম পাই, তুমি আল্লাহর মসজিদে বসে ধূমপান করবে? মসজিদে হারামে ধূমপান করবে? মসজিদে নববীতে ধূমপান করবে? কোন দিকরুল্লাহ মজলিসে ধূমপান করবে? এই জায়গায় দিকরুল্লাহ মজলিস, এখানে ধূমপান করবে? আচ্ছা এখানে আপনি খাবার খেতে পারেন কিনা? মসজিদে হারামে খাবার খেতে পারেন কিনা? মসজিদে নববীতে খাবার খেতে পারেন কিনা? হালাল খাবার সব জায়গায় খাওয়া চলে, বলে আলহামদুলিল্লাহ, আর হারাম খাওয়া কোন জায়গায় চলে না। তবে যে হারাম খায় সে একা একা খায়, হয়তো বাইরে, ঠিক না? ওই হাম্মামে, আর হাম্মাম ছাড়া এমনি খায়, ওটা তার ব্যাপার, কিন্তু মসজিদে খায় না, ঠিক না? সে বুঝে। আচ্ছা দেখেন তো, তাস খেলা, পাত্তা খেলা, জুয়া খেলা, প্রত্যেক মুসলমান জানে এটা হারাম, ঠিক না? জুয়া খেলা হারাম কিনা? পাত্তা খেলা ওটাও হারাম। আচ্ছা কেউ মসজিদে এসে খেলে? মসজিদে এসে খেলে মদ খাওয়া হারাম? কোন মুসলিম মসজিদে এসে মদ খায়? অশ্লীল কাজকর্ম হারাম মসজিদে এসে কু করে না? তার একটা জিনিস দেখেন, ধূমপানও মানুষেরা বাইরে করে, মসজিদে আল্লাহর ঘরে করে না। অতএব এটা হচ্ছে একটি দলিল যে ধূমপান এটা হারাম, বলেন না আলহামদুলিল্লাহ, স্পষ্ট কিনা? আর কি দলিল নেব? আবার ধূমপান অনেকে আছে পায়খানা হয় না, যদি ওইটা না টানে ওইটা কোনটা? আবার ওই হাম্মামে فاليوم الذين امنوا من الكفار يضحكون, খবরদার ঠাট্টা বিদ্রুপ করো না, কথা নিয়ে বুঝে আসে না, তোমার সাথে শয়তান আছে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে ধূমপান ছাড়ার তৌফিক দাও, আল্লাহকে বল তোমার মধ্যে দোষ, এজন্য বলো এটা হুজুরের কথা, ঠাট্টা বিদ্রুপ করে, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহকে বলেন, হাল তুবিবাল কুফারু মা কানু ইয়াফালুন, কাফেরদেরকে তারা যা কিছু করতো তার বদলা দেওয়া হয়েছে কি? উত্তর বলেন, আল্লাহ বলছেন কি বলো, জাহান কাফেরদেরকে তারা যা কিছু করতো তাদের কর্মের বদলা দেওয়া হয়েছে কি? বরং হয়েছে দেওয়া হয়েছে কি? বদলা দেওয়া হয়েছে কি? দেওয়া হয়েছে, স্পষ্ট কিনা? আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নেজাত দিন, আমিন। ওর আযাব থেকে নেজাত দিন, আমিন। আল্লাহ আমাদের সকল সবার গুনাহকে মাফ করে দিন, আমিন। সগীরা কবীরা যত গুনাহ করেছে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ আমাদেরকে তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দাও, আমিন। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমিন। হারাম থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। হালালের উপর চলার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর, জিন্দা মুর্দা সবাইকে মাফ কর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।